السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله سبحانه وتعالى মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। রমজানুল করিম অতি নিকটে, সেজন্য আমরা পূর্বের জুমাগুলোতে জান্নাত জাহান্নাম তাকদীর এ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে এবাদুর রহমানের গুণাবলী, আল্লাহর বান্দা যারা তাদের কি বৈশিষ্ট্য হওয়া উচিত, তাদের কি গুণ থাকা উচিত, কি কাজ করলে আল্লাহর বান্দা হওয়া যায়, আমরা সে বিষয়গুলো আলোচনা করব। কোরআনুল করিম যদি কেউ জিজ্ঞেস করে কোরআনের আলোচ্য বিষয় কি, তো আমি সেটা বলবো যে কোরআনের আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। আলোচ্য বিষয় বলা হয় যে বিদ্যার মধ্যে যে জিনিসটার আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। একজন ডাক্তার, তার পড়াশোনার বিষয় হচ্ছে মানব দেহ, মানুষের দেহে কি কি রোগ হতে পারে, তার চিকিৎসা কেমনে হবে, মানুষের দেহের সাথে সম্পৃক্ত বিষয়গুলো নিয়ে একজন ডাক্তার পড়াশোনা করে। এজন্য ডাক্তারি বিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে মানব দেহ। এমনি ভাবে কোরআনুল করিম যে বিষয়ের বা যে বস্তুর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, সেই বস্তু বা সেই জিনিসটাই হচ্ছে কোরআনুল করিমের আলোচ্য বিষয়। কোরআনের আলোচ্য বিষয় যে মানুষ, এটা আমরা কোরআন থেকেই দেখি। কোরআনুল করিমের সূরা আম্বিয়ার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, لقد أنزلنا إليكم كتابا فيه ذكركم أفلا تعقلون। لقد أنزلنا إليكم كتابا, আমি তোমাদের প্রতি একটা কিতাব নাযিল করেছি, فيه ذكركم যার মধ্যে তোমাদেরই আলোচনা রয়েছে, যার মধ্যে তোমাদের আলোচনাই রয়েছে, অন্য অন্য যে বিষয়গুলোর আলোচনা তাও তোমাদের জন্যই, ফিহি যিকরুকুম, যার মধ্যে রয়েছে তোমাদের আলোচনা, আফালা তাআকিলুন, তোমরা কি লক্ষ্য করছো না? এজন্য আমরা দেখি কোরআনুল করিম কখনো সবচেয়ে ভালো মানুষদের কিনা আলোচনা করে, ভালো মানুষ কারা, নবীন সিদ্দিকীন সুহাদা সালেহীন, এদের নিয়ে আলোচনা করে, আবার কখনো দেখি সবচেয়ে খারাপ মানুষদের কিনা আলোচনা করে, ফেরাউন নমরুদ হামান এরকম কুফফারদের কিনা আলোচনা করে। আহনাফ ইবনে কায়েস নামক একজন মশহুর তাবেঈ, প্রসিদ্ধ একজন তাবেঈ, তিনি যখন কোরআনুল করিমের এই আয়াত তেলাওয়াত করতে শুনলেন কাউকে, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাআকিলুন, আমি তোমাদের প্রতি একটা কিতাব নাজিল করেছি যার মধ্যে তোমাদের আলোচনা রয়েছে, তোমরা কি বুঝো না? উনি কোরআনুল করিমকে গবেষণা করতে শুরু করলেন, দেখলেন ঠিকই তো কোরআনুল করিম আমাদেরকে নিয়ে আলোচনা করে, আমাদের শত্রুকে, আমাদের বন্ধুকে। এক লোক সে চিন্তা করল দুনিয়াতে এমন কোন মানুষ নেই যার কোনো শত্রু নেই, যত বড় ভালো মানুষ হোক তার পিছনেও শত্রু লাগা আছে। দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ আম্বিয়ায়ে কেরাম নবী রসুলগণ, তাদের শত্রু ছিল না। আবার দুনিয়াতে এমন কোন মানুষ নেই যার কোন বন্ধু নেই, যত খারাপ মানুষই হোক তার বন্ধু আছে। উনি চিন্তা করলেন যে নিশ্চয়ই আমারও কেউ বন্ধু আছে, কেউ দুশ্মন আছে, কিন্তু আমার আসলে স্থায়ী শত্রু কি? আজকে যার সঙ্গে শত্রুতা কালকে তার সঙ্গে বন্ধুত্ব হচ্ছে, আজকে যে আমার বন্ধু কালকে তার সঙ্গে শত্রুতা হচ্ছে, তাহলে প্রকৃত পক্ষে আমার বন্ধুকে আর শত্রুকে এটা চিনা দরকার। কারণ যদি মানুষ বন্ধুকে শত্রু ভাবে বা শত্রুকে বন্ধু ভাবে তাহলে বিরাট সর্বনাশ হয়ে যাবে। আপনি সফরে যাচ্ছেন, কোথাও রাত্রি যাপন করার জন্য অবস্থান নিলেন, একদল ডাকাত বলল আমরা আপনার বন্ধু, আপনার সঙ্গে থাকব, আপনি তাদেরকে বন্ধু ভেবে আপনার পাশে থাকতে দিলেন, রাতের বেলায় যখন ঘুমালেন আপনাকে শেষ করে মাল সামান সব নিয়ে লুটপাট হয়ে গেল। এটা হলো কি জন্য? শত্রু চিনতে না পারার কারণে। বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি চিন্তা করলেন যে আমারও কোনো বন্ধু আছে, কোনো শত্রু আছে, কিন্তু আমি তো শত্রু তালাশ করি আমার স্থায়ী শত্রুকে, বন্ধু তালাশ করি আমার স্থায়ী বন্ধুকে। উনি এই কোরআন থেকে আলোচনা শুরু করলেন যে তাহলে আমি কোরআন পড়ব, কোরআনে যেহেতু সব কিছুর আলোচনা আছে। ঠিকই উনি কোরআন তালাশ করতে করতে বন্ধু পেয়ে গেলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, মুমিনদের বন্ধু হচ্ছেন আল্লাহ। মুমিনদের বন্ধু কি? আল্লাহ। আবার আল্লাহ কোথাও বলছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, মুমিনদের বন্ধু হচ্ছেন আল্লাহ, কাফেরদের কোনো মাওলা নাই, বন্ধু নেই, অভিভাবক নেই, তাদের কোনো মনিব নাই। এবারে আমি বন্ধু পেয়ে গেলাম, আমার স্থায়ী বন্ধু, আমার সব অন্যায়গুলো দেখেন তারপর আমার রুটি বন্ধ করেন না, আমি তার হুকুমের অমান্য করি তারপর আমার খাবার বন্ধ করে দেন না, আমি এই বন্ধুকে পেয়ে গেলাম, এবারে আমার শত্রুকে? তাহলে আবার কোরআনুল করিম তালাশ করতে শুরু করলেন যে আমার স্থায়ী শত্রুকে আমি খুঁজে বের করব। কোরআনে এক জায়গায় পেলেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হচ্ছে মানুষের স্পষ্ট শত্রু, প্রকাশ্য শত্রু। আর এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযূহু আদুউয়া, নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের শত্রু, তোমরা তাকে শত্রুরূপে গ্রহণ করো, বন্ধুরূপে নয়। এবার আমি শত্রু পেলাম, বন্ধু পেলাম। এই শত্রু এবং বন্ধু যেমন বাহিরে থাকে, ভিতরেও শত্রু আর বন্ধু থাকে। এবারে ভিতরের শত্রুকে আর বন্ধুকে তালাশ করতে আরম্ভ করলেন। কোরআনুল করিম শেষ বর্ণনাও দিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের সঙ্গে একজন ফেরেশতা আর একটা শয়তান নিয়োগ করেছেন। হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শিশুরা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, ওই শয়তান গিয়ে খোঁচা মারে যে আমি তোর সাথে আছি, তোর বন্ধু, তো সে তো এই মাত্র আল্লাহর কাছ থেকে এলো। শয়তানের খোঁচা পেয়ে চিৎকার মানে ওয়া ওয়া ওয়াই মানে আমার ধ্বংস, হালাক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গেও কি এরকম শয়তান নিয়োগ করা ছিল বা আছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আমার সঙ্গেও একটা শয়তান নিয়োগ করা হয়েছিল, ওয়ালাকিন্নাহু আসলামা, কিন্তু সে ইসলাম গ্রহণ করেছে, অথবা আসলামার শাব্দিক অর্থ সে আমার আনুগত্য করে চলে, আমাকে কোনো খারাপ পরামর্শ দেয় না। এই জন্যই দেখবেন আপনি যখন কোনো ভালো কাজ করতে যাবেন, আপনার মনের মধ্যে থেকে একদিকে উৎসাহ আসে আর একদিকে বাধা আসে। খারাপ কাজ করতে গেলে একই, একদিকে খারাপ কাজের জন্য মন চায় আর একদিকে বাধা আসে। কারণ মানুষের মধ্যে ফেরেশতা চরিত্র যেটা, এটা তাকে উৎসাহিত করে ভালো কাজের জন্য, খারাপ কাজ থেকে বাধা প্রদান করে। আর খারাপ যেটা শয়তান চরিত্র, যেটা ফেরেশতা চরিত্র পরিবর্তে জিন জাতীয় যেটা, এটা খারাপটার জন্য উদ্বুদ্ধ করে, ভালোটা করলে বাধা সৃষ্টি করে। এখানেই দ্বন্দ্ব হয়। ভিতরের চোর, ভিতরের ডাকাত যারা, এরা বাহিরেরটাকে খবর দেয়। ভিতরে যদি দ্বন্দ্ব হয়ে শয়তান বিজয় লাভ করে, সে তার বাহিরের বন্ধু ইবলিসকে দাওয়াত দেয়, এরপরে তার অন্তরটা ইবলিস দখল করে নেয়। আর যদি ভিতরে দ্বন্দ্ব করে ফেরেশতা চরিত্র বিজয় লাভ করে, তো ফেরেশতা তখন বাহিরের যিনি বন্ধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দাওয়াত দেন, তিনি আল্লাহ তাআলা তার এই অন্তরটাকে নিয়ন্ত্রণ করেন। এবারে তার সবকিছু আল্লাহর ইচ্ছে মতোই হয়। এভাবে শত্রু এবং বন্ধু তালাশ করলেন, কোরআন থেকে পেয়ে গেলেন। এরপরে তিনি সিদ্ধান্ত নিলেন যে এখন থেকে আমার বন্ধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আল্লাহ যাদেরকে ভালোবাসতে বলেছেন তারা আমার বন্ধু। অপরদিকে আমার শত্রু হচ্ছে শয়তান, এই শয়তানের সঙ্গে যাদের বন্ধুত্ব আছে তারা আমার শত্রু। এবারে নিজেকে তালাশ করতে আরম্ভ করলেন আহনাফ ইবনে কাইস, নিজেকে তালাশ করতে লাগলেন যে আমার সম্পর্কে কোরআনে আছে কিনা। তিনি কোরআন শরীফের সূরা তাওবার 102 নম্বর আয়াত তেলাওয়াত করে বলেন, বাহবা, আমি তো নিজেকেও পেয়ে গেছি। ওয়া আখারুনা তারাফু বিযুনুবিহিম খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যা আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। وآخرون اعترفوا بذنوبهم আরাকদল মানুষ রয়েছে যারা নিজেরা নিজেদের গুনাহগুলোকে স্বীকার করে, পাপগুলোকে, অন্যায়গুলোকে স্বীকার করে। اعترفوا بذنوبهم, তারা কিছু পাপ করে এবং ওটা স্বীকার করে যে আমি এই অন্যায় করেছি, পাপ করেছি। ফলাতু আমালান সালিহা, যারা নিজেরা আমলে সলে করে আবার কিছু পাপও করে। ওয়া আখারু সাইয়্যা, একদিকে আমলে সলে করে আর একদিকে কিছু পাপও করে, মিলিয়ে ফেলছে। খালাতু, মিশ্রণ করে ন্যাক আমল এবং বাদ আমল দুটুই করে। আসাল্লাহু আইয়াতুবা আলাইহিম, আল্লাহ তাআলা বলছেন আসাল্লাহু আইয়াতুবা আলাইহিম, অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি দৃষ্টি দিবেন, তাদের তওবা কবুল করবেন। ইন্নাল্লাহা গাফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। সূরা তওবার 102 নম্বর আয়াত। এটা পেয়ে তিনি বুঝলেন যে এটাই আমি। আমরা মনে করি আমরাও সেই দলের লোকই যারা কিছু ভালো কাজ করি আবার কিছু গুনাহের কাজও করি, আমরা যখন আল্লাহর কাছে তওবা করি আল্লাহ তাআলা ক্ষমা করবেন, এই আশায় আয়াত থেকে করা যায়। এজন্য একজন লোক আল্লাহর ওলি হতে হলে, আল্লাহর প্রিয় হতে হলে কি কি বৈশিষ্ট্য থাকবে সেগুলো কোরআনের একাধিক আয়াত আলোচনা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আলোচনা করছেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের গোলাম, রহমানের বান্দা, আল্লাহর গোলাম। আমরা সকলেই আল্লাহর গোলাম। কার গোলাম? না কোনো খাজা বাবার গোলাম, না ল্যাংটা বাবার গোলাম, না কোনো পীর বাবার গোলাম। আমরা প্রত্যেকটা নামাজে স্বীকার করি ইয়াকা নাবুদু, আমরা একমাত্র তোমারই গোলাম করি। কার গোলামি করি? আল্লাহর গোলামি করি। আল্লাহর গোলামদের কি পরিচয়? আল্লাহ বলছেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা। এক নাম্বার বৈশিষ্ট্য হলো যারা জমিনে চলাফেরা করে নম্রভাবে। আল্লাহর জমিনে চলার সময় অহংকার ভরে, গর্ব করে তারা জমিনে চলাফেরা করে না। কোরআনে এক জায়গায় বলা আছে যে যারা অহংকার করে চলে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি তো তোমার পদাঘাতে জমিনটাকে চিরে ফেলতে পারবে না, আর তুমি একেবারে পাহাড়ের চূড়ায় গিয়েও বসতে পারবে না। এই যে অহংকার ভরে দম্ভ করে চলো, কার জমিনে চলাফেরা করছো? এই জন্য মুমিনদের প্রথম, আল্লাহর বান্দাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ইয়ামশূনা আলাল আরদি হাওনা, জমিনে তারা নম্রভাবে চলাফেরা করে, বিনয়ী হয়ে চলাফেরা করে। তবে আল্লাহর দুশমনদের সঙ্গে আবার নম্রতা, সেটা সামনে আসবে। দুই নম্বর বিষয়, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন জাহেল লোকেরা, মূর্খ লোকেরা তাদের সঙ্গে বিতর্কে লিপ্ত হয়, তর্কে লিপ্ত হয়, ক্বালু সালামা, তারা বলে সালাম সালাম, তোমার থেকে বিদায়, এর সাথে তর্কে লিপ্ত হয় না। এটা আমাদেরও বৈশিষ্ট্য হওয়া দরকার, বিশেষ করে সামনে রমাদানুল করিম। অযথা সময় নষ্ট করা, গল্প করে আমাদের সময় নষ্ট করা, কারোর সঙ্গে তর্ক করে ঝগড়া করে সময় নষ্ট করার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা, জাহেল লোকেরা, মূর্খ লোকেরা, অজ্ঞ লোকেরা যখন তাদের সঙ্গে বিতর্কে লিপ্ত হয়, কালু সালামান, তখন তারা বলে সালামান, মানে তোমার থেকে আমি বিদায়। এই সালাম অর্থ সালাম দিয়ে সে বিদায় নিয়ে নেয়। তিন নম্বর গুণ, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা, যারা রাত্রি যাপন করে, ইয়াবিতুনা রাত্র কাটায়, লিরাব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা, তাদের রবের সামনে সেজদা এবং দাঁড়ানো অবস্থায়, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, দাঁড়িয়ে থাকে, আবার সেজদায় যায়। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা, যারা তাদের রবের সামনে সেজদা এবং দাঁড়ানো অবস্থায় বিনয়ী হয়ে থাকে, সেজদায় গিয়ে থাকে, দাঁড়িয়ে থাকে প্রত্যেকটা রাতে। সহিহ হাদিস হলো প্রত্যেকটা রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ তৃতীয় অংশে প্রথম আকাশ অবতীর্ণ হন। দেখবেন যে শবে বরাতের যে হাদিসগুলো, একটা হাদিসও সহিহ নাই, তারপরে যদি মেনে নেই তাহলেও শবে বরাতের ইবাদত ফরজ না ওয়াজিব না সুন্নাত, কি এগুলো? কিন্তু এটার জন্য মানুষ মসজিদ ভরে যায়, অথচ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ ভাগে প্রথম আকাশ অবতীর্ণ হন এবং ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আছো কোনো পাপী, গুনাহ করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারযুকা লাহু, আছো কোনো অভাবী ব্যক্তি, খাদ্যের অভাবে ভুগছো, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার অভাব দূর করে দিব। আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু, আছো কোনো অসুস্থ ব্যক্তি, রুগ্ন ব্যক্তি, অসুস্থ হয়ে পড়ে আছো, আমার কাছে প্রার্থনা করো, আমি শেফা দান করব। কে ডাকেন? সহিহ হাদিসের বর্ণনা হচ্ছে বুখারী মুসলিম সহ হাদিসের প্রায় সব কিতাবে আছে যে রাত্র যখন শেষ তৃতীয় অংশ বাকি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে অবতীর্ণ হয়ে বান্দাকে এরকম ডাকতে থাকে। কিন্তু এই সহিহ হাদিসের কি সারা কয়জনে দেয়? আল্লাহ তাআলা কোরআনের থেকে বলছেন, শবে বরাতের কোনো কোরআন আয়াত নাই। শবে বরাত সম্পর্কে কোরআনের যে আয়াতটা আপনারা রেডিওতে টেলিভিশনে হুজুরদের থেকে শুনেছেন, একটু চিন্তা করলে আপনিও বুঝবেন। সূরায়ে দুখানের 4 নম্বর আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই সূরা শুরু হামিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, মুবারাকা, আমি এই কোরআনকে নাজিল করেছি মুবারক রাতে, বরকতময় রাতে। শুরুতে কিন্তু কোরআন নাজিলের কথা খেয়াল রাখবেন, কোরআন নাজিল করেছি এক মুবারক রাতে। এরপরে গিয়েছে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সেই মুবারক রাতে সব বড় বড় প্রোগ্রামা এই জিনিসগুলো স্থিরীকৃত করা হয়, বন্টন করা হয়। তাহলে বন্টন করা হয় কোন রাত্রে? মুবারক রাতে। সেই মুবারক রাতটা কোন রাত্র? কোরআন নাজিলের রাত্র। এবারে আমরা কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তুমি নাজিল হয়েছিল কোন রাত্রে, শবে বরাতে না শবে কদরে? কোরআনের একটা স্বতন্ত্র সূরা আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। লাইলাতুল কদরের শেষে আছে ফিহা মিন কুল্লি আমর, মিন কুল্লি আমর ইঙ্গিত হচ্ছে যে ওই যে ওখানে ফিহা ইউফরাকু, এটার সাথে মিল আছে। এবারে যদি কেউ বলে শবে কদরটাই এই শবে বরাতে, এটা যাতে কেউ বলতে না পারে সেজন্য আবার সূরা আলে ইমরানের 185 নম্বর আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস হচ্ছে সে মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমকে নাজিল করেছেন। এবারে তিনটা আয়াতকে মিলান। সূরায়ে দুখানে বলা হচ্ছে আমি কোরআন নাজিল করেছি এক মুবারক রাতে, সেই মুবারক রাত্রটা কোথায়? কোরআন নাজিলের রাত্র। কোরআন নাজিল হয়েছে কোথায়? শবে কদরে। শবে কদর কোথায়? এরপরে যদি কোন ব্যক্তি কোরআনের ওই আয়াত দিয়ে শবে বরাত প্রমাণ করতে চায়, সে কোরআনকে পরিষ্কারভাবে বিকৃত করল। এটা হচ্ছে, রেডিওতে চান্স পেয়ে গেছে, আর এই কথা বললে রেডিওতে আপনি চান্স পাবেন না জীবনেও। এরপরে আসুন, এগুলো কেন হলো? এই শবে বরাত 448 হিজরিতে ইরাকে জন্ম হয়, বাইতুল মুকাদ্দাসের কিছু বেদাত ইমামরা প্রায় 350 বছর পর্যন্ত টিকিয়ে রাখে, এরপরে বাইতুল মুকাদ্দাস থেকে বিদায়, আরবের পুরা মসজিদগুলো থেকে বিদায়, এরপরে ইরানিরা ধরে রাখে, পাকিস্তানি ইরানি এবং আফগানিস্তানের কিছু এলাকায় এই বেদাতিরা টিকে থাকে। পরবর্তীতে মোগল সাম্রাজ্যের মাধ্যমে এই বেদাত ভারতবর্ষে সাপ্লাই হয়। এরপরে দেখবেন যে আলোক সজ্জা, এটা কেন করে জানেন? শয়তান তৈরি হয়েছে কি দিয়ে? আগুন দিয়ে, আগুন দিয়ে। এজন্য শয়তান করে যে আমাকে উপরে মারো, পটকাবাজি করে আমাকে উপরে রাখো যেন আল্লাহর রহমত ফিরে যায়, মোমবাতি জ্বালাও যেন আগুন পূজা হয়, মানে গোটা রাত্র শয়তানকে নিয়ে থাকো, মোমবাতি জ্বালাও, আলোক সজ্জা করো, পটকা ফুটাও, এরপরে যদি কেউ ইবাদত বেশি করতে চাও যেন করতে না পারো, হালুয়া খাও, হালুয়া খেলে শরীর মোটা হয়, ঘুম বেশি আসে, এই জন্য কায়দা মতো হালুয়া রুটি খাও। কি যুক্তি বেশ করে, কয় যে আল্লাহর নবী যখন দান শহীদ হয়ে গেল নরম খাবার খেয়েছিলেন, হালুয়ার রুটি, এই জন্য আমরা খাই। আপনি মাথা ঝুলাইবেন আর বলবেন ঠিকই তো, এটা মুফতি জসিমউদ্দিন রহমানি এই হাদিস পায় নাই। শয়তান দলিল তালাশ করে বের করে দেয়, কারণ মানুষ কয়জনে দলিল তালাশ করে, যাচাই করে কয়জনে? এক তো এর কোনো ভিত্তিই নেই, দুই নম্বরে যদি আপনি তর্কের জন্য ধরে নেই যে আল্লাহর নবী দান শহীদ হওয়ার পরে হালুয়া রুটি খেয়েছেন, ওহুদের যুদ্ধে দান শহীদ হয়েছিল, ওহুদের যুদ্ধ হয়েছিল কি এই শাওয়াল মাসে না অন্য মাসে? সব ইতিহাসের কিতাব পড়েন, সিরাতের কিতাব পড়েন, ওহুদের যুদ্ধ হয়েছিল শাওয়াল মাসে, শাবান মাসে না, শাওয়াল মাসের 11 তারিখে, তার মানে আরো 2 মাস আড়াই মাস পরে। তাহলে আল্লাহর নবী ওহুদের যুদ্ধে দান শহীদ হওয়ার কারণে যদি হালুয়া রুটি খেয়েই থাকেন, সেটা খেয়েছেন আরো 2 মাস পরে শাওয়াল মাসে, তুমি এখন এটা খাওয়ার দলিল পাইলে কোথায়? যাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান এদের সামনে দলিলকে সাজিয়ে দিয়েছে। একটা দলিল দরকার তো, একটা ভিত্তি দরকার, কে যাচাই করবে ওহুদ যুদ্ধ কবে হয়েছিল, বলে দিলেই তো হইল। এজন্য মনে রাখতে হবে শবে কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন। এমনি তো তাকদীরের জন্য আমি আলোচনা করেছিলাম তাকদীর নিয়ে, কারণ তাকদীরের সাথে এগুলো জড়িত। আল্লাহ তাআলা গোটা মানুষের তাকদীর আগেই লিখে ফেলেছেন, এরপরে বাৎসরিক যে বাজেট যেটা, এই বছরে কতজন মরবে, কতজন জন্ম হবে, কে কত মন চাল ডাল খাবে, এইগুলো ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব বুঝিয়ে দেন শবে কদরে। এই শবে কদর যাতে করে মানুষেরা পালন করতে না পারে, ইবাদত করতে না পারে, সেজন্য বিকল্প হিসাবে আর কিছু তৈরি করেছে। তারপরে শবে কদরটাকেও খাস করে ফেলেছি আমরা 27 তারিখের মধ্যে, অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে বলেছেন তোমরা রমজান মাসের শেষ দশকের বেজোর রাতগুলোতে শবে কদর তালাশ করো। তো যাই হোক, বলতেছিলাম সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতে প্রথম আকাশ অবতীর্ণ হন। এই জন্য আল্লাহ তাআলা এখানে আল্লাহর বান্দাদের গোলামদের সিফাত বয়ান করতে গিয়ে 3 নম্বর বলেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদাহ ওয়া কিয়ামা, যারা তাদের রবের সামনে রাত্র কাটায় সিজদা অবস্থায় এবং দাঁড়ানো অবস্থায়। 4 নম্বর ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম, যারা আল্লাহর কাছে বিনয় সুরে কান্নাকাটি করে আর বলে রব্বানা হে আমাদের রব, ইসরিফ আন্না আযাব জাহান্নাম, আমাদের থেকে তুমি জাহান্নামের আযাবকে সরিয়ে দাও, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে মুক্তি দান করো। ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, এটা বড় খারাপ জায়গা, বড় শাস্তির জায়গা, বড় খারাপ আবাসস্থল, এর থেকে আমাদেরকে মুক্ত করো। والذين اذا انفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما, আল্লাহর গোলামদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে اذا انفقوا যখন তারা খরচ করে, لم يسرفوا একদিকে তারা অপচয় করে না, ولم يقتروا আবার কৃপণতাও করে না, একেবারে কৃপণ না আবার একেবারে অপচয় করে না, وكان بين ذلك قواما বকওয়ামা বরং তারা এর মাঝখানে কোন একটা মধ্যম পন্থ অবলম্বন করে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখার, আল্লাহর গোলামদের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সঙ্গে অন্য ইলাহকে ডাকে না, আল্লাহকেও ডাকে, আবার আল্লাহ তাআলা বলেন আমার কাছে সাহায্য চাও আমি তোমার সাহায্য করব, আর আল্লাহ ডাকেন একদিকে, এরা ডাকে মাজারে গিয়ে খাজা বাবাকে, আল্লাহ বলেন আমি তোমাকে রিজিক দিব, ওরা কয় খাজা তুমি রিজিক দাও, আল্লাহ বলেন আমার কাছে সাহায্য চাও আমি সাহায্য করব, ওরা কয় খাজা তুমি সাহায্য করো। মুমিন বা না আল্লাহর গোলামদের পরিচয় হচ্ছে ওয়াল্লাম ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সঙ্গে অন্য আরেকজন আল্লাহকে ডাকে না। তো আমরাও তো ডাকি না, আমরাও তো আল্লাহকে ডাকি না। কোরআন শরীফের একটা আয়াত আছে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি, আল্লাহ তাআলা বলছেন ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে যে তারা তাদের আলেমদেরকে, পীর বুজুর্গদেরকে, তাদের বড় মানুষদেরকে রব বানিয়েছে। আদি ইবনে হাতেম, হাতেম তাইর পুত্র আদি, তিরমিজির সহিহ হাদিস এটা, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসলেন, তখনও তার গলায় সেই পুরুষ লাগানো খ্রিস্টান। উনি আল্লাহর নবীর কাছে আয়াত শুনে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আপত্তি আছে, আমি একজন খ্রিস্টান আলেম এবং ইহুদি ধর্ম কিতাব পড়াশোনা করেছি, আমরা তো কখনো আমাদের আলেমদেরকে রব বানাই নাই। আল্লাহ তাআলা বলছেন কোরআনের ভিতরে তারা তাদের আলেমদেরকে রব বানিয়েছে, আমরা তো রব বানাই নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যাখ্যা দিলেন তারা যেটাকে হালাল বলে তোমরা এটা হালাল মানো কিনা, তা তো মানি, তারা যেটা হারাম বলে এটা হারাম মানো কিনা, তা মানি, তারা যদি মদের লাইসেন্স দেয় তাহলে বৈধ বলো কিনা, হ্যাঁ বৈধ, তারা যদি সুদের লাইসেন্স দেয় বৈধ বলো কিনা, তা বলি, আমাদের আছে না, তারা যদি বলে জেনা বিচারে বিচার আল্লাহটা চলবে না বরং জেল দিতে হবে এটা করো কিনা, তা করি, তারা যদি একটা ইবাদত তৈরি করে তরিকা তৈরি করে দেয় এটা ওই তরিকা, এটা ওই তরিকা মানো কিনা, মানি, তারা যদি অজিফা তৈরি করে দেয়, জিকির আজকার অজিফা তৈরি করে দেয়, আল্লাহর নবীদের অজিফা বাদ দিয়ে সেটা মানব কিনা, তা মানি। এটাই হচ্ছে রবের কাজ, রব বানাচ্ছে এইভাবে। আদি ইবনে হাতেমকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাই দিলেন এইভাবে মানুষ মানুষের রব হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন রহমানের গোলাম যারা, আল্লাহর গোলাম যারা, তাদের পরিচয় হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখার, তারা আল্লাহর সঙ্গে অন্য আরেকজনকে ইলাহ ডাকে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, রহমানের বান্দার আরেকটা বৈশিষ্ট্য হলো সে কাউকে অন্যায়ভাবে হত্যা করে না, তবে আল্লাহ যাদেরকে হত্যা করার নির্দেশ করেছেন তাদেরকে হত্যা করে। ওয়ালা ইয়াকতুলুনা, তারা হত্যা করে না, আন-নাফসাল্লাতী হারামাল্লাহু, আল্লাহ তাআলা যে সকল প্রাণকে হত্যা করা হারাম করে দিয়েছেন তাকে হত্যা করে না। ইল্লা বিল হাক্কে, তবে ন্যায়সঙ্গতভাবে আল্লাহ যাদেরকে হত্যা করতে বলেছেন মুরতাদ হয়ে গেছে, অথবা বিবাহিত জেনা করেছে তাকে পাথর মেরে হত্যা করা, এরকম কেউ কাউকে খুন করলো তাকে হত্যা করতে হবে, এসবগুলো তো আছে, কিন্তু অন্যায় হয়ে কাউকে খুন করবে না মুমিনরা। আর একটা গুণ, ওয়ালা ইয়াজনুন, তারা জেনা করে না, ওয়ালা ইয়াজনুন, জেনা ব্যভিচার করে না। ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, এটা যারা করবে আল্লাহ তাআলা বলছেন তাদেরকে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিবেন এবং কেয়ামতে তার আযাব দ্বিগুণ করা হবে এবং তাকে চিরস্থায়ী রাখা হবে। এরপরে আর একটা বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, রহমানের গোলামদের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা মিথ্যা কোনো কথা তারা বিশ্বাস করে না, স্বীকার করে না, সাক্ষী দেয় না। লা ইয়াশহাদুনা যুর, মিথ্যা সাক্ষী দেয় না, একেবারে দেখা সাক্ষী, এভাবে তারা মিথ্যা সাক্ষী দেয় না। কোরআনে পরিষ্কার বলা আছে ন্যায়সঙ্গত সত্য সাক্ষী হও, কুন সুহাদা আলিল্লাহি বিল কিসত, ন্যায়ের সাক্ষী হও, সত্যের সাক্ষী হও, কিন্তু অন্যায়ের সাক্ষী দেওয়া এটা মারাত্মক অন্যায়, এটা গুনাহে কাবিরার মধ্যে একটা। এজন্য বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, আল্লাহর খাস বান্দা যারা তাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা মিথ্যা সাক্ষী দেয় না। ওয়াইদা মাররু বিল লাগভি মাররু কিরামা, ওয়াইদা মাররু বিল লাগভি, যখন বেহুদা কাজের কাজ দিয়ে যায়, মাররু কিরামা, তারা সসম্মানে চলে যায়, বেহুদা কাজ অযথা কাজে কেউ লিপ্ত আছে, আড্ডায় লিপ্ত আছে, আল্লাহর গোলাম যারা তারা ওই আড্ডায় অংশগ্রহণ করবে না। আল্লাহ তারা বলছেন ওয়াইদা মাররু বিল লাগভি, যখন লগ্ব বেহুদা অযথা আড্ডাবাজি এই সব জায়গায় তারা দিয়ে অতিক্রম করে, মাররু কিরামান, তারা নিজের সম্মানই ওখান থেকে চলে যায়, তারা ওখান থেকে অতিক্রম করে যায়, ওদিকে ফিরেও তাকায় না। ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, রহমানের বান্দাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম, যখন তাদেরকে তাদের রবের আয়াত দিয়ে স্মরণ করিয়ে দেওয়া হয়, নসিহাত করা হয়, কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো হয়, তারা লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, তারা বধির এবং বোবা হয়ে থাকে না, বরং তারা কান দিয়ে ভালো করে শুনে, মুখ দিয়ে স্বীকার করে নেয়, সমর্থন দেয়, বিশ্বাস করে, বোবার মতো বসে থাকে না, যে শুনলাম এক কান দিয়ে আর কান দিয়ে বের হয়ে চলে গেল। والذين يقولون ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما, আর যারা বলে রব্বানা, হে আমার রব, রহমানের বান্দাদের আরেকটা বৈশিষ্ট্য যে তারা সব সময় রবের সাহায্য কামনা করে নিজের জন্য এবং পরিবারের জন্য, তারা বলে রব্বানা হব লানা মিন আজওয়াজিনা, হে আমাদের রব, তুমি আমাদেরকে দান করো আমাদের স্ত্রীদের মধ্য থেকে, অদুরিয়াতিন, আমাদের সন্তানদের থেকে, কুররাতা আয়ুনিন, চোখের শীতলতা দানকারী, যেন আমাদের, আমরা যেমন তোমার গোলাম হলাম, আমার স্ত্রী আমার সন্তানও যেন তোমার গোলাম হয়ে যায়, এই দোয়া তারা আল্লাহর কাছে করে। একদিকে তারা চেষ্টা করে আর একদিকে দোয়াও করে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং তুমি আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানাও, মুত্তাকিনদের ইমাম, ইমাম মানে নেতা, লিডার বানাও, কাদের, মুত্তাকিনদের, এখানে তো নেতৃত্ব চাওয়া হলো, এই নেতৃত্ব চাওয়া মানে হচ্ছে আমাকে মুত্তাকিনদের ইমাম হতে হলে নিজেও তো মুত্তাকি হতে হবে, এবং প্রথম শ্রেণীর মুত্তাকি হতে হবে। আর ন্যাক কাজে প্রতিযোগিতা জায়েজ, এই জন্যই তারা এই দোয়া করে আমাকে মুত্তাকিনদের ইমাম বানাও। ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য খালি আজকে বৈশিষ্ট্যগুলো আলোচনা করছি যে মুমিনদের এবং আল্লাহর খাস বান্দাদের এই বৈশিষ্ট্যগুলো। আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলছেন, উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। এই রহমানের খাস বান্দা যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবরের কারণে, ইবাদতের কারণে আল্লাহ তাআলা তাদেরকে বিনিময় দান করবেন জান্নাত। ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা, তারা সেথায় সালাম এবং সম্বর্ধনা পাবে। এমনি ভাবে কোরআনুল করিমের আর এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের ১৬ এবং ১৭ নম্বর আয়াতে বলছেন, এই আল্লাহর বান্দাদের সিফাত হচ্ছে এই আস-সাবিরিন। এক নম্বর হলো তারা সাবিরিন হবে, ধৈর্যশীল হবে। সবর মানে এই না যে আপনি একজনের থাপ্পড় মারলো আর আপনি গাল পেতে দিলেন, বললেন আমি সবর করলাম। সবর শব্দের অর্থ হচ্ছে অটল থাকা, স্থির থাকা, একবার এদিকে একবার এদিকে, একবার খুশ রাহে আল্লাহ বি শয়তান বি নারাজ না হো। হজ্জে কাবা ভিকিয়া গঙ্গা কা সেনান ভিলিয়া খুশ রাহে আল্লাহ বি শয়তান বি নারাজ না হো। মক্কায় গিয়ে হজ করে আবার হিন্দুদের মন্দিরেও ঘুরে, যেন আল্লাহ খুশি থাকে, শয়তানও যেন অসন্তুষ্ট না হয়, এরকম না। আস-সাবিরিন, যারা ঈমানের উপর অটল থাকে, এর সবরের মূল অর্থ। আপনি দৌড় দিলেন বলেন সবর না, সবরের আয়াত দেখবেন কোরআন কত জায়গায় আছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল হায়াউ ওয়ালাকিন লা তাশউরুন, ওই আয়াতের শেষে কি আছে? অবাশ্বিরিস সাবিরিন, যারা অটল থাকে, ধৈর্য ধরে, তাদেরকে তুমি সুসংবাদ দান করো। এই জন্য সবর অর্থ বুঝতে হবে। সবর মানে একদিকে মুমিনদের সঙ্গে সবর করা, আর একটা হচ্ছে সবরের মূল অর্থ যারা, তা হচ্ছে যে অন্যায়ের বিরুদ্ধে এবং হকের পক্ষে অটল থাকা, স্থির থাকা, কাফেরের সয়লাব দেখে এবং বাতিলের সয়লাব দেখে টালমটল না করা। তন্দিয়ে বাদে মুখালিফ সেনা ঘবরা আয় ওকাব ইয়ে তো চলতি হে তুজে উঁচা উড়ানে কে লিয়ে। হে মমিন, তুমি হচ্ছে ঊর্ধ্ব গগনের বাজ পাখি সমতুল্য, যে ঝড়ো হাওয়া দেখলে ভয় পায় না, বরং সে মনে করে এই ঝড়ো হাওয়া বয়ে চলেছে আমাকে আরো ঊর্ধ্বে নেওয়ার জন্য। ঠিক তেমনি ভাবে একজন মমিন সে বাতিলকে দেখে ভয় পাবে না, বাতিল সে দবনে ওয়ালে নেহি হ্যাঁ আসমা হাম সবার কর চুকা হয় ইন্তেহা হামারা। এ হলো মমিনদের পরিচয়, এল সাবিরিন। আর সাবিরিন এক নাম্বার বৈশিষ্ট্য হলো তারা সাবিরিন হবে, অটল থাকবে, হকের উপরে অটল থাকবে, টলবে না। বিশ্ব যদি চলে যায় টলিতে টলিতে, আমি তখন একাই থাকব কর্তব্য সাধিতে। এই জন্য অটল থাকার নাম হচ্ছে সবর করা, হকের উপরে ন্যায়ের উপরে স্থির থাকা। আস-সাবিরিনা আস-সাদিকিন, দুই নাম্বার কোয়ালিটি হচ্ছে আস-সাদিকিন, সত্যবাদী হবে। সাদিকিন কারা? যারা সত্যবাদী। এজন্য কোরআনে বলা আছে কুনু মাস-সাদিকিন, তোমরা সত্যবাদী সাদিকিনদের সঙ্গী হও। এই সাদিকিন কারা, এটা দিয়েই পিশাবরা দলিল দেয়, কয়ে যে তো সাদিকিনদের সঙ্গী হওয়ার জন্য বলেছে। সাদিকিন কারা পিশাবরা দেখাই দেয় একেবারে। আমরা কোরআনকে জিজ্ঞেস করি, আল্লাহ তুমি বলেছ কুনু মাস-সাদিকিন, সাদিকিন তথা সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদী কারা আমরা তো চিনি না। আল্লাহ তাআলা চিনিয়ে দিচ্ছেন সূরা হুজুরাতের ১৫ নম্বর আয়াতে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন তো হচ্ছে ওরা, আল্লাযীনা আমানু বিল্লাহি, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া রাসূলিহি, এবং রাসূলের প্রতি ঈমান এনেছে। সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে তাদের মধ্যে কোনো সংশয় নেই, দ্বিধাদ্বন্দ্ব নেই, আল্লাহর উপরে ঈমান এনেছে, অটল ঈমান এনেছে, তারা এদিক সেদিক টলে না, আবার মসজিদের আল্লাহ একজন, বাহিরের আল্লাহর একজনকে মানে না। যারা তাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, যারা কি করে, জাহাদু জিহাদ করে, বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, মাল এবং জান দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে জিহাদ করে, আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সাদিকুন। আর যারা জিহাদ দেখলে ভয় পায়, কয় যে আমাদের হুজুর এত বড় বুজুর্গ যে একটা মুরগি জবাই করতে ভয় পায়, কি বুজুর্গ! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুমিনুল কবিয়্যু আহাব্বু ইলাল্লাহি মিন মুমিনিদ দঈফ, একজন শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয় একজন দুর্বল মুমিনের চেয়ে। আল্লাহর নবী নিজেও শক্তিশালী ছিলেন, হুনাইনের যুদ্ধে যখন দুশ্মন আক্রমণ করলো সব এলোমেলো হয়ে গেল, আল্লাহর নবী তখনও যুদ্ধের ময়দানে অটল দাঁড়িয়েছেন, আর তিনি ঘোষণা করছেন আনান নবিউলা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, মিথ্যা নবী নই, পালাবার নবী নই, আমি আব্দুল মুত্তালিবের পুত্র। কারণ তারা জানত আব্দুল মুত্তালিবের বংশে একজন নবী আসবে, আল্লাহর নবী আরবদেরকে জানাচ্ছেন দাঁড়িয়ে আমি সেই আব্দুল মুত্তালিবের সন্তান, আমি সেই নবী, আমি ভয় পাওয়ার নবী, আমি দাঁড়িয়ে আছি। সাহাবায়ে কেরামদের ডাক দিলেন তাআলা ইবাদাল্লাহ, হে বান্দারা, আল্লাহর বান্দারা, আমাকে কেন্দ্র করে যুদ্ধ করো। এরপরে সাহাবায়ে কেরাম আবার যখন যুদ্ধ শুরু করলেন তখন ওই যুদ্ধে মুসলমানদের বিজয় হলো। এ হলো সাদিকুন, সাদিকিনদের সঙ্গী হও। এটা বলা হয় না যে তারা নিজের শরীর চাপাইতে তিনজন লাগে, মাথা টিপে, পাও টিপে, এরপরে কি করে যেন মির্গি রুগী ধরা পড়ছে, এইরকম শরীর টিপায় যারা, তারা সাদিকুন এটা বলা হয় নাই। এখানে পরিষ্কার ব্যাখ্যা দেওয়া আছে, আল্লাহ তাআলা বলে দিলেন সাদিকুনদের সঙ্গী হও, আর আপনি বলে দিলেন যে আমি পাইয়ে গেছি সাদিকুন। সাদিকুন কারা? কোরআনকে জিজ্ঞেস করো, এই কোরআনের থেকে বলার পরেও যদি কারো ঈমান না হয়, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাকে ধরবেন। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত মনে রাখবেন, এখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে উলাইকুমুস সাদিকুন। এই সাদিকুন কারা? এজন্য দুই নম্বর কোয়ালিটি হচ্ছে আস-সাদিকিন, তারা সাদিকিন হবে, সত্যবাদী হবে। ওয়াল কানিতিন, তারা বিনয়ী হবে, মুমিনদের প্রতি বিনয়ী হবে, কুফফারদের প্রতি কঠোর হবে। আল্লাহর দিনের ব্যাপারে তারা কঠোর, হ্যাঁ নিজের ব্যাপারে তারা বিনয়ী হবে, মুমিনদের সঙ্গে বিনয়ী হবে। এটা কোরআনে আরেকটা আয়াতে বলা আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, সূরা ফাতার 29 নম্বর আয়াত। 48 নম্বর সূরার 29 নম্বর আয়াতে বলা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহর রাসূল, তার সঙ্গে যারা আছেন তারা কাফেরদের বিরুদ্ধে অটল আর তার কঠোর, মুমিনদের পরস্পরে তার রুহামা ও বাইনাহুম, তারা পরস্পরে একে অপরের প্রতি সুরিত। আল কানিতিন বিনয়ী হবে, ওয়াল মুনফিকিন, চার নাম্বার কোয়ালিটি হচ্ছে আল মুনফিকিন, তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, যেটা আগে বলেছি। ওয়াল মুস্তাগফিরিন বিল আসহার, এবং তারা সাহারির সময় ভোর রাতে শেষ রাতে উঠে আল্লাহর কাছে ক্রন্দন করে, বিনয়ের সাথে আল্লাহর সঙ্গে কান্নাকাটি করে। এই গুণগুলো যাদের আছে এরা হচ্ছে আল্লাহর খাস বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইভাবে কোরআনুল কারিমে আল্লাহর বান্দা কারা আর শয়তানের বান্দা কারা তার পরিচয় স্পষ্ট করে দিয়েছেন। সেজন্য বলেছি যে কোরআনুল কারিম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস কিতাব, যেই কিতাবে মানুষের বিষয় নিয়ে আলোচনা করেছে, মানুষের অবস্থা, মানুষ আল্লাহর কাছে প্রিয় কারা, আল্লাহর শত্রু কারা, এই সবগুলো খুলে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আরো কিছু বৈশিষ্ট্য আছে, ইনশাআল্লাহ এটা আগামী জুমাতে আলোচনা হবে, যদি আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।